السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مربيان الكرام ودیگر مسلیان عظام اللہ سبحانہ و تعالی مہان دربار لاکھ شکریہ جاپن کرچی جنہیں آمادر کے پروتی جمعر نیائے آج کیوں صلاة الجمعہ ادائے قرار جنہ مسجد آشار توفیق انعائد کرے چھن اے جنہ بولی الحمدللہ আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের মুহূর্তে মানুষের ধর্মীয় অবস্থা কি ছিল। আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন তখন নারী সমাজের অবস্থা কি ছিল, ইসলাম কি দিল, এ বিষয়টি এজন্য নির্বাচন করা হল যেহেতু বর্তমানে এদেশে নারী নীতিমালা নামে কিছু উৎপাত শুরু করা হয়েছে যার মাধ্যমে কোরআনুল করিমের একটা নয় দুটো নয় প্রায় নব্বইটা বিধানের সঙ্গে সাংঘর্ষিক এক নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর নাম নাতি নীতিমালা না জাতীয় নারী উন্নয়ন নীতি 2011। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন, নীতিমালা দেওয়ার অধিকার কেবল তারই আছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আলা লাহুল খালক ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি তার, আইনও তার। লাহুল খালকু ওয়াল আমরু, যিনি সৃষ্টি করেছেন কেবলমাত্র তারই নীতি, তারই হুকুম, তার আইন চলতে পারে। মানুষেরা কেবলমাত্র আল্লাহ প্রদত্ত সে আইনকে বাস্তবায়ন করার ক্ষমতা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন তখন জাহেলী সমাজে নারীদেরকে মানুষ রূপই স্বীকার করা হতো না। তৎকালীন সভ্য সমাজ বড় বড় সেমিনার করত, যার শিরোনাম হতো মেয়ে লোকেরা মানুষ কিনা। এজন্য দেখা যায় নারী হওয়াটাকে, কারো সন্তান শিশু মেয়ে হওয়াটাকে সবচেয়ে বড় অপরাধ মনে করা হতো। খ্রিস্টান জগৎ নারী জাতিকে শয়তানের বোরকার রূপে বিশ্বাস করত। এটা শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জন্মগ্রহণ করলেন তখন তার মায়ের বক্তব্য থেকে বোঝা যায় সে সমাজেও নারীদেরকে ঘৃণা করা হতো, নারীদেরকে তুচ্ছ মনে করা হতো। কোরআনুল কারিমে পরিষ্কার বলা হয়েছে, إذ قالت امرأة عمران رب إني نذرت ما في بطني محرما محررا। ঈসা আলাইহিস সালামের মা আল্লাহর কাছে মান্নত করলেন, আমি আমার পেটে যে সন্তান রয়েছে তাকে আপনার দ্বীনের খেদমতের জন্য, আপনার ঘরের জন্য মুক্ত করে দিব। ফাতাকাব্বাল মিন্নি, আপনি আমার থেকে তাকে কবুল করুন। যখন সন্তান হলো ঈসা আলাইহিস সালাম মায়ের যখন জন্ম, মারিয়মের যখন জন্ম হলো, মারিয়মের মা এই মান্নত করেছিলেন। যখন মারিয়ম জন্মগ্রহণ করলেন তখনই এই মারিয়মের মা হতাশা ব্যক্ত করলেন। কোরআন বলছে, ফালাম্মা ওয়াদাআতাহা উনসা, যখন ইমরানের স্ত্রী একটা নারী সন্তান জন্ম দিল তখন তিনি বললেন, ওয়াদাআতাহা ক্বালা ইন্নী ওয়াদাআতুহা উনসা, আল্লাহ আমি তো একটা মেয়ে সন্তান প্রসব করেছি, মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আল্লাহু আলামু বিমা ওয়াদাআত, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহই ভালো জানেন সে কি জন্ম দিয়েছে, কি সন্তান প্রসব করেছে, এটা আল্লাহ ভালো করেই জানেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুরুষ মেয়ে লোকের মতো নয়। এখানে আল্লাহ তাআলা উত্তর দিলেন, এটা বলতে পারতেন মেয়েরা পুরুষের মতো নয়, তা না বলে বললেন পুরুষ মেয়ে লোকের মতো নয়। যখন কোন একটা জিনিসের সঙ্গে কোন একটা জিনিসকে তুলনা করা হয় তো যার সঙ্গে তুলনা করা হয় তার মর্যাদা বেশি থাকে বলেই তুলনা করা হয়। যেমন বলা হয় এই লোকটা একেবারে নবীদের মতো পবিত্র পবিত্র, তার মানে নবীরা সমাজে পূত পবিত্র, তার সঙ্গে তুলনামূলক কম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তুলনা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, নারী সন্তান পুরুষের মতো নয়। তার মানে নারীদের এখানে অনেক মর্যাদা আল্লাহ তাআলা দিলেন যে তুমি মেয়ে সন্তান জন্ম দিয়ে হতাশা ব্যক্ত করছো যে আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি এখন কি হবে। আল্লাহ বললেন মেয়ে পুরুষের মতো নয়, পুরুষ মেয়ে লোকের মতো নয়। কোরআনুল কারিমে সূরা নাহালের 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আমাদের নবীর যুগে মেয়েদের অবস্থা কি ছিল। কোরআন বলছে, ওয়াইদা বুশির আহাদুহুম বিল উনসা, যখন তাদের কোন একজনকে মেয়ের সুসংবাদ দেওয়া হতো তার ঘরে মেয়ে সন্তান জন্ম হয়েছে, বুশির আহাদুহুম, বোঝা গেল মেয়ে হওয়াটা একটা সুসংবাদ। কোরআন বলছে বুশেরা, যখন সুসংবাদ দেওয়া হতো তাদের এক একজনকে, বিল উংসা, মেয়ে হয়েছে বলে, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। অহুয়া কাজিম, দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে তাদের অন্তরটা একেবারে ভেঙ্গে পড়ত এবং তারা চেহারাটা মলিন করে ফেলত। ইয়াতাওয়ারা মিনাল কওমে, তারা নিজের সমাজের লোকদের থেকে গোপন হয়ে যেত, চেহারাটা গোপন করে ফেলত, দেখা দিত না। মিন সু ইমা বুশরা বিহি, তাকে যে একটা সংবাদ দেওয়া হয়েছে, এর মন্দ খবর দেওয়া হয়েছে, খারাপ খবর দেওয়া হয়েছে, এর ঘৃণার কারণে এবং এর কলঙ্কের কারণে এজন্য তারা চেহারাটাকে মলিন করে ফেলত এবং তারা সমাজ থেকে তারা গোপন হয়ে যেত। আয়ুমসিকুহু আলা হুনিন, এখন এই মেয়ে সন্তানকে কি করবে, এই অপমান সহ্য করে কি তারপরও তাকে রাখবে, আম ইয়াদুসুহু ফিত তুরাব, নাকি এটাকে মৃত মাটির ভিতরে এটাকে জীবিত কবর দিয়ে দিবে, এই চিন্তায় তারা পড়ে যেত। আল্লাহ বলছেন, আলা সা আমা ইয়াহকুমুন, তারা যে বিচার করছে, তারা যে কাজ করছে, এটা বড়ই অন্যায় কাজ করছে। সূরা নাহল 58 নম্বর আয়াত। কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন্ত কবর দেওয়ার প্রতিবাদ করে বলেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত। কিয়ামতের দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত শিশু নারীদেরকে জিজ্ঞেস করবেন যাদেরকে নিষ্পাপ শিশু অবস্থায় কবর দেওয়া হয়েছিল শুধুমাত্র এই অপরাধে যে তারা মেয়ে সন্তান। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন, বিআইয়ি যামমিন কুতিলাত, তাকে কি অপরাধে হত্যা করা হয়েছিল। এরকম ভাবে কোরআন কঠিন ভাবে প্রতিবাদ করেছে যারা মেয়েদেরকে তুচ্ছ করত, নারী সন্তান হওয়াকে যারা দুঃখজনক এবং ঘৃণার কাজ মনে করত, এমন কি মনে করা হতো কারো স্ত্রীর পেটে যদি সাপ বিচ্ছু জন্ম হয় বা কোনো ইঁদুরের বাচ্চা জন্ম হয় বা একটা মেয়ে লোকের পেটে কুকুরের বাচ্চা জন্ম হয়, এটাকে যেমন অপরাধ মনে করা হতো, একটা মেয়ে সন্তান জন্ম দেওয়াকে তার চেয়েও বেশি অপরাধ মনে করা হতো। এজন্য কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিবাদ করে নারীদের সত্যিকার অবস্থান কি তা তুলে ধরেছেন। কোরআন বলছে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান্নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে দুনিয়ার মানব জাতি, ইয়া আইয়ুহান্নাস, সমস্ত মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারীর থেকে সৃষ্টি করেছি। তোমাদের সৃষ্টি হওয়ার ক্ষেত্রে পুরুষের যেমন ভূমিকা আছে, নারীরও তেমন ভূমিকা আছে। নারী ছাড়া তুমি জন্মগ্রহণ করো নাই সে কথা আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারীর থেকে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন শাখায় বিভক্ত করে দিয়েছি। বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাষায় বিভিন্ন রঙে মানুষকে আল্লাহ তাআলা এক একজনকে এক একটা চেহারা দিয়ে সৃষ্টি করেছেন। একজনের চেহারার সঙ্গে একজনের চেহারার মিল নেই, একজনের কণ্ঠের সঙ্গে আরেকজনের কণ্ঠের মিল নেই, একজনের হাতের ছাপের সঙ্গে আরেকজনের হাতের ছাপের মিল নেই, এমনকি একজনের শরীরের ঘ্রাণের সঙ্গে আরেকজনের শরীরের ঘ্রাণেরও কোনো মিল নেই। কোরআন বলছে, ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বিভিন্ন শাখায় বিভক্ত করেছি, লিতাআরাফু, যাতে করে তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো, এটা ইন্দোনেশিয়ার মানুষ, এটা ভারতের মানুষ, এটা বাংলাদেশের মানুষ, এটা মিশরের মানুষ। আমরা সৌদি আরবে হজ করতে যখন যাই তখন দেখি, দেখলেই বলা যায় আপনি কয়েক বছর থাকেন, আপনাকে বলতে হবে লোকটা কোন দেশের। কালো যদি লম্বা হয় তাহলে এটা সুদানের লোক, চুল কোঁকড়ানো হলে, কালো মোটা যদি হয় তাহলে বুঝতে হবে এটা আফ্রিকার দেশের লোক, এরকম ভাবে সাদা যদি মোটা হয় তাহলে বুঝতে হবে মিশরের লোক, আর যদি কি হয় সাদার মধ্যে লাল মিশ্রিত থাকে তাহলে এটা আরেক দেশের লোক, এরকম ভাবে কালো। এরপর একটা সাইজ আছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান চেনার জন্য, পাকিস্তানি একরকম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন শাখায় বিভক্ত করেছি, লিতাআরাফু, কিন্তু জেনে রাখো এই বর্ণ, এই কালার, এই ভাষা, এই চেহারা, এইগুলোর কোন মূল্য আল্লাহর কাছে নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে সে ব্যক্তি যে আল্লাহর কাছে বেশি মুত্তাকি, বেশি পরহেজগার বলে বিবেচিত। ইন্নাল্লাহ আলিমুন খাবীর, আল্লাহ তাআলা তোমাদের সবকিছু জানেন এবং সবকিছু খবর রাখেন। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকদেরকে সাবধান করলেন যে সমস্ত পুরুষেরা যদি তার স্ত্রী মেয়ে সন্তান প্রসব করে, মেয়েকে স্ত্রীকে গালিগালাজ করে, তুচ্ছতাচ্ছিল্য করে, ঘৃণা করে, অনেকে বলে তুমি যে একটা পুরুষ সন্তান জন্ম দিতে পারো নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআনুল কারীমের সূরা শুরা এর 50 নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, মেয়ে সন্তান জন্ম দেওয়া তোমার অধিকার কোন কাজ নয়, স্ত্রী কোন ক্ষমতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াখলুকু মা ইয়াশাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ইচ্ছে করেন তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আদ-দুকুর, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে পুরুষ সন্তান দান করেন। আও ইউযাফিজুহুম যুকরান ওয়া ইনাসা, আবার আল্লাহ তাআলা কাউকে দুটোই দান করেন, জোড়া দান করেন, ছেলে এবং মেয়ে দুটোই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে বা তাকে কি সন্তান দান করেন না নিসন্তান বানান। আকীমান ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং সবকিছু পরিমাণ মতো সৃষ্টি করেন, সবকিছুর উপরে শক্তিশালী। এখানে সূরা সুরার 50 নম্বরে বলে দিলেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পুরুষ দান করেন, যাকে ইচ্ছা মেয়ে দান করেন। এখানে মেয়ের কথা আগে আসছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, এর পরে বলছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে মেয়ে দান করেন। এরপরে আবার বললেন অথবা পুরুষ মেয়ে দুটোই দান করেন, আবার কাউকে কোনোটাই দান করেন না। সমস্ত ক্ষমতা কার? ছেলে দেওয়ার ক্ষমতা আল্লাহর, মেয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর। কি সুন্দর ভাবে আল্লাহ তাআলা পুরুষদেরকে ওয়াজ করলেন, তোমার স্ত্রী যদি মেয়ে সন্তান জন্ম দেয় তাহলে স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, স্ত্রীকে হেয় করা, স্ত্রীকে খোঁটা দেওয়া, এর অধিকার তোমার নেই, বরং এই কথাটা গিয়ে পড়ে আল্লাহর কাছে, কারণ মেয়ে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনুল কারীমে এই জন্য মেয়েদের হক, মেয়েদের অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করেছেন কোরআনুল কারীমে, 4 নম্বর সূরা, সূরায়ে নিসা। এখানে মেয়েদের অনেক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে কোরআনুল কারীমে। অনেক জায়গায় পুরুষ মেয়েদেরকে একত্রে উল্লেখ করেছেন, সূরায়ে আল মুমিন বা সূরায়ে গাফেরও বলা হয় যেটাকে, তার 40 নম্বর আয়াতে বলছেন, 40 নম্বর সূরার 40 নম্বর আয়াতে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি ন্যাক আমল করবে, চাই সে পুরুষ হোক চাই নারী হোক, অহুয়া মুমিনুন, ইমানদার অবস্থায় যে ব্যক্তি ন্যাক আমল করবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তারাই জান্নাতে প্রবেশ করবে, ইউরযাকুনা ফিহা বিগায়রি হিসাব, সেখানে তাদেরকে বিনা হিসাবে রিজিক দান করা হবে, সে পুরুষ হোক চাই নারী হোক, যে কেউ ইমান অবস্থায় ন্যাক আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। এখানে জান্নাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা ভাগ করেন নাই, মেয়ে লোকদেরকে একটু নিচু জান্নাত দেওয়া হবে, পুরুষদেরকে একটু উপরে জান্নাত দেওয়া হবে। আল্লাহ বলেন যে কেউ ন্যাক আমল করবে তাকেই আল্লাহ তাআলা জান্নাত দিবেন, চাই পুরুষ হোক চাই নারী হোক। এরপরে দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে, পুরুষ হোক মেয়ে হোক, যে ব্যক্তি ন্যাক আমল করবে তাকে সমান মর্যাদা দিবেন, আল্লাহর কাছে তাকওয়ার মাধ্যমে মর্যাদা নির্ণয় হবে। সূরায়ে আন-নাহল এর 16 নম্বর সূরার 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, পুরুষ হোক বা নারী হোক, যে ব্যক্তি ইমান অবস্থায় ন্যাক আমল করবে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান, আমি তাদেরকে হায়াতে তাইয়িবা, সুন্দর সুখময় পবিত্র জীবন দান করব, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যে আমল করেছে আমি পরকালে এবং দুনিয়াতে তাদেরকে যে আমল তারা করেছে তার চেয়ে উত্তম বিনিময় দান করব। এখানে আল্লাহ তা উল্লেখ করে দিলেন মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা মেয়ে লোক হোক, দুইটা উল্লেখ করে বলেছেন। বোঝা গেল এই আল্লাহর কাছে মর্যাদার ক্ষেত্রে পুরুষ নারী সকলেই সমান, এ ব্যাপারে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির নিয়ম বজায় রাখার জন্য, নিজাম ঠিক রাখার জন্য মানব জাতিকে দুইটা অংশে সৃষ্টি করেছেন। শুধু মানব জাতিকে নয়, পশু পক্ষী গাছগাছালি পর্যন্ত দুই ভাগে বিভক্ত। গাছের মধ্যে আপনি দেখবেন খেজুর গাছে এক প্রকার, খেজুর গাছে খেজুর হয় আর একটা শুধু ফুল হয়, এক প্রকার তাল গাছে খালি ফুল হয় আর একটা তাল গাছে তাল হয়, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের মধ্যে, মাছের মধ্যে, পশু পক্ষীর মধ্যে, সব কিছুর মধ্যে দুইটা শ্রেণী রেখে দিয়েছেন এই মাখলুক তৈরি করার জন্য, এর জন্য তাদের কাঠামোগত সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন। আপনি দেখবেন একটা পুরুষের গতি প্রকৃতি যেরকম, খাদ্য অভ্যাস, রুচি, পছন্দ, শখ ইত্যাদি, মেয়ে লোকের থেকে আলাদা, মেয়ে লোকেরা তেঁতুল বেশি খেতে চায়, টক বেশি খেতে চায়, পুরুষদের এই রুচি নাই। মেয়ে লোকদের কাঠামো আপনি দেখবেন, তাদের রক্তচাপ, তাদের নাড়ি ভুড়ি, তাদের ব্লাড প্রেশার, তাদের হরমোন, তাদের জিন, এই সবগুলোর মধ্যে পুরুষের থেকে আলাদা রয়েছে। শরীরের কাঠামো আপনারা দেখবেন, বলদের ষাঁড় যেগুলো পশু, ষাঁড়ের একটা উঁচু কুঁজ হয় আর গাভীর কুঁজ হয় না, এরকম বাঘের দেখবেন সামনে মোচ আছে, বাঘিনী মেয়ে লোক বাঘ যেগুলো তার মোচ হয় না, সিংহের কিশোরী আছে দেখবেন সিংহীর কিশোরী নাই, এরকম ভাবে রাওয়া মোরগ যেগুলো সেগুলোর মাথায় একটা বড় কি আসে, মেয়ে স্ত্রী মোরগ এরকম আসে না, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টির নিজামের জন্য পুরুষ এবং নারীদের মধ্যে দুইটা ভাগ সৃষ্টি করেছেন। গাধার মধ্যেও দেখবেন যখন গাধা যখন পানি পান করতে যায় তখন পুরুষ গাধারা মেয়ে গাধাদেরকে পাহারা দিয়ে নিয়ে যায়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষগুলোকে সৃষ্টি করেছেন এক দায়িত্ব দিয়ে আর নারীদেরকে সৃষ্টি করে আর এক দায়িত্ব দিয়ে। দায়িত্ব আর অধিকারকে যারা বুঝতে পারে না এরাই কেবল পেশ লাগায়, আল্লাহর বিধানকে যারা বুঝতে পারে না, যাদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছিলেন বুঝার জন্য বুঝে নাই, আল্লাহ তাআলা এই লোকগুলো বলেছেন কাল আনাম পশুর মতো, ফুলাইকা কাল আনাম পশুর মতো, কারণ তারা আল্লাহর নিজাম বুঝতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যেও মেয়ে লোকদের শারীরিক গঠন তৈরি করেছেন একভাবে, পুরুষদেরকে তৈরি করেছেন আর একভাবে। মেয়ে লোকদের মুখে দাড়ি ওঠে না, পুরুষের মুখে দাড়ি ওঠে, মেয়ে লোকের মুখে মোচ ওঠে না, পুরুষের মুখে মোচ ওঠে, মেয়ে লোকের বুক উঠে, মেয়ে পুরুষের বুক ওঠে না, এরকম ভাবে অনেক জায়গায় পার্থক্য রয়েছে। মেয়ে লোকের পেটের ভিতরে বাচ্চা রাখার ব্যবস্থা আছে, পুরুষের বাচ্চা রাখার ব্যবস্থা নাই। এখন যারা সব জায়গায় নারীদেরকে সমান করতে চাও, আমি তাদেরকে বলবো তোমাদের আগে বুকটাকে বড় করো, তার পেটের ভিতরে সন্তান রাখার জন্য রেহেম তৈরি করো, এরপরে একটা সন্তান এক বছর তুমি নাও আর এক সন্তান এক বছর স্ত্রীকে নিতে বলো, এরকম ভাবে নারীদেরকে সমান করার চেষ্টা করছে। কোন কোন জায়গায় সমান তালাশ করো, বাতি দিয়ে তালাশ করো, তারপর সমান করার চেষ্টা করো, কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টিকে তোমাদের পক্ষে সম্ভব নয় সমান করা, ঠিক কিনা? আল্লাহ তারা নারীদেরকে সৃষ্টি করে আলাদা ভাবে, নারীদের আমি বললাম নারীদের মুখে মোচ ওঠে, দাড়ি ওঠে, উঠাও পারলে কিয়ামত পর্যন্ত তোমার উঠানো সম্ভব না। এই জন্য মনে রাখতে হবে, তোমার এখন বলতে গেলে অনেক লজ্জাকর বিষয় আছে, ওই যে একটা পুরুষ একটা নারী আটকা পড়েছে একটা ঘরের মধ্যে, পেশাব চেপে গেছে, পেশাব চেপেছে, কেমনে পেশাব করবে, জানালা ছিল, পুরুষটা বলল মেয়ে লোকটাকে তুমি একটু বসো আমি তোমার কাঁধে চড়ে পেশাব করি, পুরুষটা পেশাব করলো বাইরে চলে গেছে, এরপরে মেয়ে লোকটা বলে এবার তুমি বসো তোমার কাঁধে চড়ে আমি পেশাব করি, পুরুষটা যখন বসলো মেয়ে লোকটা তার কাঁধে চড়ে পেশাব করা শুরু করলো, দেখে তার মাথা থেকে পা পর্যন্ত সব ভিজে গেছে। আমার ভাইয়েরা লজ্জা করা উচিত, আল্লাহর সৃষ্টিকে না বুঝে যারা সমান করতে চায় এরা আল্লাহর হুকুমতকে আল্লাহর নিজামকে বুঝতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে সৃষ্টি করেছেন, পুরুষরা কঠিন কাজ করবে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করবে, রাস্তায় কাজ করবে, সিমেন্টের কাজ করবে, ঢালাইয়ের কাজ করবে, ছাদের কাজ করবে, কৃষি কাজ করবে, জঙ্গলে কাঠুরিয়ার কাজ করবে, পাহাড় কাটার কাজ করবে, মাছ ধরবে, এই সবগুলো কাজ কাদের? পুরুষের। পুরুষরা শাসন করবে আর মেয়ে লোকরা শান্তিতে বসে ঘরে বসে বসে খাবে, ঘর গুছাবে, সন্তান জন্ম দিবে, সন্তান লালন পালন করবে। নারীদের দায়িত্ব হচ্ছে অফিস, হচ্ছে ঘর, এজন্য নারীদের কর্মস্থল আলাদা, পুরুষের কর্মস্থল আলাদা। যারা নারীদের কর্মস্থল নারীদের আজকে সমান করতে চায়, নারীদের মর্যাদার নামে যারা আজকে অধিকার দিতে চায়, নারীদেরকে অধিকার দিতে দিতে এখন রাজধানীর বুকে বড় বড় ছাদ ঢালাইয়ের জন্য পুরুষের জায়গায় ওই নারীদেরকে ল্যাংটা করে তারপরে ছাদ ঢালাইয়ের কাজ ব্যবহার করছে, ঠিক কিনা? কি অধিকার দিয়েছে, ছাদ ঢালাইয়ের কাজে লাগিয়েছে, অধিকার দিয়েছে রাস্তা নির্মাণ করার কাজে লাগিয়ে দিয়েছে। এই কাজ প্রথমে এই দেশে যেই লোকটা করেছে সেই লোকটার নাম হচ্ছে জিয়াউর রহমান, ঠিক কিনা? এই দেশের মানুষ মনে করে এই লোকটা অনেক ভালো কাজ করেছে, এই লোকটা ইসলামের যে ক্ষতি করে গেছে, এই দেশে কাদিয়ানিদেরকে প্রথম ওই ব্যক্তি স্থান দিয়েছে, ঠিক কিনা? পৃথিবীর বুকে যখন সারা বিশ্বে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হচ্ছিল তখন এই লোকটা বাংলাদেশে কাদিয়ানিদেরকে অফিস করার জন্য অনুমতি দিয়েছে, এই লোকটাই সর্বপ্রথম নারীদেরকে খাল কাটাবার জন্য নারীদেরকে রাস্তা নিয়েছে, এইরকম ভাবে এই লোকটাই প্রথম গান গাওয়া শুরু করলো, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এইরকম বোঝা গেল। আমি কোন নির্দিষ্ট কোন সরকারের বিরুদ্ধে কথা বলি না কোন সময়, কারণ আমরা একটা নীতির পক্ষে কথা বলি। এই নীতির বিপক্ষে যারা আছে আমরা মনে করি পায়খানার এপিডো পায়খানা ওপিডো পায়খানা, গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ যত মতবাদ আছে এই মতবাদের যারা বিশ্বাসী তারা সকলই ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা? এজন্য কোন আমাদের কাছে কোন ব্যক্তি না কোন দল না, আমরা কোরআনের পক্ষে কথা বলবো, কোরআনের যে নীতি সেই নীতির পক্ষে কথা বলবো। এই নীতির পক্ষে যারা তারা আমাদের ভাষায় মুসলিম, আর এই নীতির বিপক্ষে যারা তারা সে যে দল করুক যে পার্টি করুক যত নাম সুন্দর হোক না কেন সবগুলোই তারা আবু জাহেল আবুল হাবদের দল, ঠিক কিনা? আমার ভাইয়েরা আজকে আমাদেরকে মনে রাখতে হবে কোরআনুল করিম মেয়ে লোকদেরকে সুন্দরভাবে উপস্থাপন করেছে কোরআনে। মা বলেছে মেয়ে লোকদের তিনটা জীবনে তিনটা স্তর, প্রথম স্তর মেয়েরা মেয়ে একটা মেয়ে সন্তান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলেছেন যেই ব্যক্তি তিনটা মেয়ে জন্ম দিল আর ঠিক মতো লালন পালন করে তাদেরকে বিয়ের ব্যবস্থা করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সোজা জান্নাত দান করবেন। সাহাবী একজন বলে আসলে যদি দুইটা মেয়ে হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন দুইটা মেয়ে যদি হয় তার জন্য সুসংবাদ। একজন বললো ইয়া রাসূলুল্লাহ যদি একটা মেয়ে হয়, বলে হ্যাঁ একটা মেয়ে হলে তার জন্য সুসংবাদ। যেখানে মেয়ে হওয়াটাকে অপরাধ মনে করা হতো, কলঙ্কজনক মনে করা হতো, আর সেইখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে দাঁড়িয়ে বললেন যে মেয়ে সন্তান যদি কেউ জন্ম দেয় তাদেরকে লালন পালন করে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। মেয়েদের এক জীবন, এরপরে দ্বিতীয় জীবন স্ত্রী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে স্ত্রীদের সম্পর্কে স্পষ্ট আয়াত আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন বিয়ে করলে তাদের খরচ কেমনে চালাতে হবে, খরচ দিতে বলেছে, মোহর দিতে বলেছে, ফাআতুহুন্না উজুরাহুন্না। কোরআনের একটা দুটো আয়াত না প্রায় 5-7 আয়াত আছে সম্পর্কে, তোমরা যখন মেয়েদেরকে বিয়ে করো তাদের বিয়ে করে তাদের মোহর দাও, মোহর দিতে হবে। আল্লাহ বলেন মোহর দিলে হালাল, মোহর না দিলে তোমার হালাল হবে না। অবশ্য বিয়ের সময় উল্লেখ করা বাদ সব দেওয়া জরুরি না, এটা মনে রাখবেন যে দিতে হবে। কেউ যদি মোহর মাফ চেয়ে নেয় এতে মাফ হবে না, বরং তাকে দিয়ে তারপরে যদি সে ফেরত দেয় সে ভিন্ন কথা। অথবা স্ত্রী নিজের থেকে বলে আমি মোহর এমনি মাফ করে দিলাম সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের সমাজে স্ত্রীকে মোহর দিতে চায় না অথবা চাপ দিয়ে তারা মোহর তো মাফ করাই নাই, এগুলো মাফ হয় না। আল্লাহ কোরআনে অর্ডার করেছেন ফাআতুহুন্না উজুরাহুন্না, তোমরা ওদের মোহর তোমরা ওদের পরিশোধ করে দাও ফরিদাতান, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। তাহলে মেয়েদের অধিকার নিয়ে কোরআন স্পষ্ট বলেছে বিয়ে করলে মোহর দাও, এরপরে ওদের খাওন দাও, বিয়ে করলে তাদের খোরাক দেওয়া জরুরি, স্ত্রী মাসাকিন মাসকান এবং তাম খাদ্য এবং তাদের বাসস্থান, এই মৌলিক চাহিদাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে অর্ডার দিয়েছেন পূরণ করতে হবে। এরপরে মেয়েদের আর একটা জীবন আছে, মা, মা হয়ে গেল, এরপরে মায়ের জীবন আলাদা, সন্তান তাকে লালন পালন করবে কেমনে তার খেদমত করবে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বিধান দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর চূড়ান্ত ঘোষণা হচ্ছে এই, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এরপরে আল্লাহর তাওহীদের দাওয়াতের সঙ্গে সঙ্গে দ্বিতীয় পর্যায়ে যার আলোচনা আসলো, কোনো পীরের আলোচনা নাই। আমার সমাজে একদিকে নারীদের আন্দোলন করে আর একদিকে নারীদেরকে অপমান করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বিষয়টা আলোচনা করার পরে তাওহীদের আলোচনা করার পরে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো গোলামি করবে না, এই কথা বলার পরেই সঙ্গে সঙ্গে যে বিষয়টা আনে তা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করো। ওয়ালিদাইন একত্রে বলেছেন, মাতা পিতা পিতামাতা কোনটা তার ব্যাখ্যা দেন নাই, ওয়ালিদাইন একত্রে বলা হয় মা বাপকে বাপ মাকে। এর ব্যাখ্যা আমরা পাই রাসূলের জীবনীতে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করে রাসূলুল্লাহ আল্লাহর হুকুম পালন করার পরে রাসূল আনুগত্য করার পরে আমি কার হুকুম মেনে চলবো কার আনুগত্য করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মাকা, তোমার মায়ের আনুগত্য করবে, মায়ের হুকুম মেনে চলবে। সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুম পালন করার পরে আল্লাহর রাসূল আনুগত্য করার পরে আমি কার হুকুম মেনে চলবো কার আনুগত্য করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয়বার বললেন উম্মাকা, তোমার মায়ের খেদমত করবে, মায়ের হুকুম মেনে চলবে। সাহাবি তৃতীয়বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম পালন করার পরে, আল্লাহর রাসূল আনুগত্য করার পরে আমি কার হুকুম মেনে চলবো, কার আনুগত্য করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার উত্তর দিলেন উম্মাকা, তোমার মায়ের খেদমত করবে, তোমার মায়ের হুকুম মেনে চলবে। এবারে সাহাবি চতুর্থবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি আল্লাহর হুকুম পালন করার পরে, আল্লাহর নবীর আনুগত্য করার পরে এই পৃথিবীতে যার হুকুম মেনে চলতে হবে, যার আনুগত্য করতে হবে সে ব্যক্তি হচ্ছেন আমার মা। বলুন তারপরে কার মর্যাদা, কার হুকুম মেনে চলবো? এবারে চার নম্বরে গিয়ে আল্লাহ রসুল বলেছেন আবাকা, তোমার বাবার হুকুম মেনে চলবে। ভাইয়েরা আমার পরিষ্কার হয়ে গেল, ইসলামে নারীদেরকে শুধু অধিকারই দেয় নাই, পুরুষের চেয়ে অনেক ক্ষেত্রে বেশি অধিকার দিয়েছে। পুরুষরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করবে, আর মেয়ে লোকেরা ঘরে বসে বসে আরামে থাকবে আর খাবে। পুরুষের দায়িত্ব হচ্ছে কামাই করা, মেয়ে লোকের দায়িত্ব কামাই করে না, বরং পুরুষের উপরে ফরজ হলো স্ত্রীর খোর পোষে ব্যবস্থা করা। এরকম ভাবে মেয়ে লোকের দেখলাম জীবনে তিনটা স্তর, তিন স্তরে কোন স্তরে নিজের কোনো খরচ নাই, মেয়ে হলে বাবার হোটেলে খাবে, স্বামী স্ত্রী হলে স্বামীর হোটেলে খাবে, আর যদি তারপরে মা হয়ে যায় বুড়া স্বামী থাকলে ভালো কথা, না থাকলে সন্তানদের হোটেলে খাবে, সন্তানদের জন্য বাধ্য করে দেওয়া হয়েছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অধিকার দিয়েছে কোরআনে ইসলামে। আজকে নারী অধিকার, নারী নীতি নিয়ে যারা আন্দোলন করছো, তারা ওই সমাজে গিয়ে বলো, ভারতে গিয়ে বলো, যেখানে আজকে যদি একটা মেয়ের বিয়ে হয়ে যায় তারপরে কালকে তার স্বামী মারা যায়, সারা জীবন তাকে বিধবা হয়ে থাকতে হবে, বিয়ে বসতে পারবে না, কোনো বিয়ে যেতে পারবে না, অনুষ্ঠানে যেতে পারবে না, অলক্ষী বলে তাকে আখ্যায়িত করা হবে, সাদা পোশাক পরিধান করতে হবে, তাকে কোনো ভালো কোনো অনুষ্ঠানে যাওয়ার কোনো অধিকার নেই, গেলে অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে, অলক্ষী হয়ে যাবে, ওই সমাজের তাকে তুচ্ছ করা হয়। ওই সমাজে গিয়ে তুমি নারী অধিকার প্রতিষ্ঠা করো, যেই সমাজে নারীদের স্বামী মারা গেলে পরে বিধবা স্ত্রী মাছ গোস্ত খেতে পারবে না, সারা জীবন নিরামিষ খেতে হবে, ওই সমাজে গিয়ে বলো যেই সমাজের স্বামী মারা গেলে পরে স্ত্রীকে জান্নাতে যেতে হলে, স্বর্গে যেতে হলে স্বামীর চিতায় নিজের জীবন্ত দেহটাকে আগুনে পুড়িয়ে ফেলতে হয়, সেই সমাজে গিয়ে নারী অধিকারের কথা বলো। যেই সমাজে এখনো পেটের ভিতরে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় মেয়ে সন্তান আছে, সেই জাহিলি যুগে জীবন্ত কবর দেওয়া হতো, আর বর্তমান যুগে ডাক্তারকে দিয়ে অপারেশন করে মেয়েদেরকে বের করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। সেই সমাজে গিয়ে নারীর নীতিমালা তৈরি করো, যেই সমাজে নারীদেরকে এখনো মানুষ রূপে গণ্য করা হয় না, ওই সমাজে গিয়ে অধিকারের কথা বলো। যেই সমাজে ইফটিজিং করে বিয়ের আগে মেয়েদেরকে নষ্ট করে এরপরে আর বিয়ে করে না, মেয়ের দায়ী দায়িত্ব নিতে হবে সেই জন্য বিয়ে করে না, সারা জীবন বন্ধু হিসেবে বান্ধবী হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, এরপরে যখন তার সন্তান এসে যায় তখন হা হা করে। আমাদের সমাজটাকেও এই কুফফারদের বরদাস্ত হয় নাই। এই সমাজে কি সুন্দর বিয়ের মাধ্যমে মেয়ে লোকেরা স্বামীদের খেদমত করে, মা বাবার খেদমত করে, ওদের সমাজে স্বামী স্ত্রীর কোনো মূল্য নাই। স্বামী একটা মেয়ে লোককে নিয়ে ভিন্ন ক্লাবে আছে, তো স্ত্রী আর একটা পুরুষকে নিয়ে আর এক ক্লাবে আছে, এমনকি স্বামী ঘরে থাকা অবস্থায় স্ত্রী স্বামীকে বলে তুমি একটু সরে যাও, আমার বয়ফ্রেন্ড আসবে, বয়ফ্রেন্ড আসবে। স্বামী বাধা প্রদান করলে পুলিশ ডাকে, পুলিশ এসে বলে এই বেটা তোর কি হয়েছে, তোর স্ত্রী পাঁচটা পুরুষ নিয়ে থাকবে। ও আমার ভাইয়েরা, আজকের আমাদের সমাজে সেই সমাজটা, যেই সমাজের স্বামীদেরকে আল্লাহর রাসূলের নির্দেশ মেনে, যে আল্লাহ তাআলা বলেছেন আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করার জন্য অনুমোদন করতাম তাহলে মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। আমার সমাজ আল্লাহর নবীর সেই নির্দেশ মেনে স্বামীদেরকে মান্য করে, স্ত্রী স্বামীকে বাতাস করে, স্ত্রী স্বামীর গায়ের ঘাম মুছে দেয়, স্ত্রী স্বামীকে ভালোবাসে আদর করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতু সালিহা, দুনিয়া সম্পদ নির্ভরশীল, আর দুনিয়ার সবচেয়ে ভালো সম্পদ হচ্ছে একটা ন্যাক স্ত্রী পাওয়া। ন্যাক স্ত্রী কথা বলেছেন যখন স্বামী বাহির থেকে আসে তখন তাকে হাসি মুখে বরণ করে, তার গায়ে বাতাস করে, স্বামী চেহারা, স্ত্রীর চেহারা দেখে তার বাহিরের সমস্ত ক্লান্তিগুলো ভুলে যায়, দুঃখ কষ্ট ভুলে যায়, স্ত্রী হাসি পেয়ে সে আনন্দ পায়। কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আজকে সেই সমাজটাকে ভেঙে দিয়ে এখন স্বামীর কথা মানবো না, কুলের ঘরে থাকবো না, দেহ আমার সিদ্ধান্ত আমার, এই সব স্লোগান শিখিয়ে এই সমাজটাকে ভেঙে দেওয়ার জন্য। এরপরে এই সমাজে, ইসলামী সমাজে যেহেতু মা সন্তানকে দুধ পান করাবে, লালন পালন করবে, সেই ব্যবস্থা করা হয়েছে, এই ইহুদি খ্রিস্টানদের দালালেরা, নাস্তিক মুরতাদেরা এই সমাজটাকে ভেঙে দিতে চায়। কারণ ওদের দেশে যখন মা বাপ বুড়ো হয়ে যায় তখন তাদেরকে অকর্ম এবং তাদের কোন সমাজে প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় খড় কুটার মতো মনে করে তাদের জন্য সরকার আলাদা ঘর তৈরি করে রেখে বুড়া বুড়িকে সেইখানে পাঠিয়ে দেয়। সন্তানদের জীবনে যত আনন্দ ফুর্তি কোন জায়গায় তাদের অংশগ্রহণ করার সুযোগ নাই, সন্তানদের পক্ষ থেকে কোনো খ্যাতমত নেওয়ার সুযোগ নেই, সবকিছু নিয়ে গেছে ওল্ড হোমে। আজকে বাংলাদেশেও এই ওল্ড হোম তৈরি হয়েছে। ও আমার ভাইয়েরা, আপনারা জানেন এই শেরে বাংলানগরে আরো কোন কোন জায়গায় এই বুড়াদের পালার জন্য ঘর তৈরি হয়েছে, কারণ ওরা পরিকল্পনা করেছে এই সমাজেও বুড়া বুড়ি যারা তিলে তিলে একটা সন্তানকে গড়লো, আদর করলো, লালন পালন করলো, এই বুড়া বুড়ি যাদের সন্তানের খ্যাতমত পাইতে না পারে, এরপরে সন্তানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বুড়াদেরকে যেন মা বাপকে যেন ঘৃণা করে, এই জন্য তাদেরকে বুড়া ঘরে পাঠিয়ে দাও আর তোমরা আনন্দ ফুর্তি করো, সেই ব্যবস্থা করার জন্যই মূলত এই ব্যবস্থা করা হয়েছে। আমার ভাইয়েরা, আজকে মনে রাখতে হবে আমাদের সমাজে ইসলাম নারীদেরকে যেই মর্যাদা দিয়েছে সেই মর্যাদা যদি বাস্তবায়ন করা হতো তাহলে এই সমাজে নারীদেরকে প্রতিদিন পত্রিকার পাতা খুললে দেখা যায় কেউ যৌতুকের বলি হয়েছে, কেউ ইফতিজিংয়ের শিকার হয়েছে, কেউ ধর্ষণের শিকার হয়েছে, পালাক্রমে ধর্ষণ করছে, আজকেও আছে। একটা জুয়ারি আজকে আমাদের পত্রিকা দেখলাম, এইমাত্র দেখে আসলাম, লেখছে একটা জুয়ারি জুয়া খেলায় হেরে গেছে, এরপরে জুয়া টাকা পয়সা নাই, শেষ পর্যন্ত জুয়ারিদের হাতে নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছে, তিনটা পুরুষ ওই স্ত্রীকে রাতভর ধর্ষণ করেছে, স্ত্রী সকালবেলা গিয়ে মামলা করেছে ওই স্বামীর বিরুদ্ধে আর ওই সাতার পার্টনারদের বিরুদ্ধে। আজকে ইসলামী হুকুমত থাকলে এই ধর্ষকদেরকে, এই জুয়ারিকে এবং তাকে যারা ধর্ষণ করলো যেহেতু বিবাহিত, এদেরকে জনসমক্ষে এনে চতুর্দিকে পাথর ছুড়ে ওদের রক্ত মাংস হাড়িগুলো বাতাসে উড়িয়ে দেওয়া হতো, ঠিক কিনা? আজকে সে আইন থাকলে নারীদেরকে কেউ এরকম তুচ্ছ করতে পারতো? জুয়ায় খেলা হেরে গেছে, স্ত্রীকে দিয়ে দিল জুয়ারিদের কাছে, কি এক জাহিলি, কি বর্বর সমাজ! এই জন্য কোরআন বলেছে যদি কোনো ব্যক্তি অবিবাহিত অবস্থায় জেনা করে জনসমক্ষে আনো, এরপরে বাঁধরগুলোকে একশো দররা মারো, আর যদি বিবাহিত হয় তাহলে বাঁধরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড়িগুলো বাতাসে ঘুরিয়ে দাও। এই সময় আইন যদি কোরআনের আইন বাস্তবায়ন হতো এই সমাজে দৈনিক পত্রিকা খুললে আর ধর্ষণ করা হতো? আপনারা পত্রিকা দেখেছেন, ভাই বোনকে নিয়ে যাচ্ছে, ভাইটাকে গাছের সঙ্গে বেঁধে তার সামনে বোনকে ধর্ষণ করা হচ্ছে, বাপ মেয়েকে নিয়ে যাচ্ছে, বাপকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার সামনে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে। আল্লাহ তাআলা এজন্য এই কঠিন বিচার দিয়েছেন যাতে করে এই বান্দরামি, এই শয়তানি, এই পশুত্ব কোনো কাজ এই সমাজে থাকতে না পারে। আল্লাহর সেই আইনগুলোকে বাতিল করে নারী নীতিমালা করছে নারীর অধিকার রক্ষার জন্য। নারী নীতিমালা কি করতে চায়? আল্লাহ তাআলা সম্পদের ক্ষেত্রে কেন ঠকাইলেন, সম্পদের ক্ষেত্রে ঠকায় না, আমার বলার সময় নাই, পরিষ্কার দেখা তারা এখানে। নারীরা চার জায়গায় শুধু পুরুষের অর্ধেক পায়, দশ জায়গায় নারীরা পুরুষের সমান পায়, এরপরে প্রায় বারো জায়গায় নারীরা পুরুষের চেয়ে বেশি পায়, এরপরে অনেক ক্ষেত্র আছে যেখানে প্রায় চার জায়গায় নারীরা সম্পদ পায় পুরুষরা পায় না, এরকম কোরআনের বিধান আছে। আপনি একটা দেখে বুঝে গেলেন, আপনি মনে করুন একটা লোকের একটা ছেলে একটা মেয়ে, একটা লোক মারা গেল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে ওই লোকটা 3 লাখ টাকা রেখে গেল, 3 লাখ টাকার থেকে ছেলেটা পাইল 3 ভাগের ডবল 2 লাখ, মেয়েটা পাইল 1 লক্ষ টাকা। এবারে ছেলেটা কি করলো, এই 1 লক্ষ টাকার থেকে 2 লক্ষ টাকার থেকে সে বিয়ে করলো, বিয়ে করে মোহনা দিল 50,000 টাকা, আর অপরদিকে মেয়েটা এক জায়গায় বিয়ে বসলো, সে পাইল 1 লাখ টাকা, বাবার থেকে পাইল 1 লাখ টাকা, বিয়ে বসলো, বিয়ে বসার পরে সে আর এক জায়গার থেকে মোহরানা পাইল 50,000 টাকা, পুরুষের সমান হয়ে গেল। এরপরে আসুন, বিয়ে করার পরে পুরুষটা যে এখন 1.5 লাখ টাকার মালিক, আরো মেয়েটাও 1.5 লাখ টাকার মালিক, পুরুষের দায়িত্ব বিয়ে করার পরে স্ত্রীর খোরপোশের ব্যবস্থা করা, আর ওই যে বোনটা বিয়ে বসলো ওর কোনো খরচা নাই, এরকম ভাবে এমনকি স্ত্রীর যদি বাবা মা বেড়াতে আসে তাদের খরচা করতে মেয়েকে স্বামীকে ছেলেকে করতে হচ্ছে, আর মেয়েকে কিছুই করতে হচ্ছে না। এরপরে মেয়ে তার স্বামীর সম্পদ পাবে, স্ত্রী তার স্বামীর সম্পদ পাবে, তার সন্তানদের সম্পদ পাবে, এরকম চতুর্দিক থেকে ভাগে ভাগে সম্পদ পায়। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন সে আইন অনেক গুরুত্বপূর্ণ আইন। এই আইনগুলোকে যারা না বুঝে, এই জন্য আমি প্রায় বলে থাকি যে আল্লাহ তাআলা যেমন চক্ষু দিয়েছেন দেখার জন্য, চোখ থাকলেই দেখে না, বরং চোখ দিয়ে দেখতে হলে চোখের সামনে আলোর প্রয়োজন। আমরা বলি দুনিয়াতে সূর্যের দিনের বেলায় সূর্যের আলো, রাতের বেলায় তারকার আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকারের আলো যদি চোখের সামনে না থাকে চোখ থাকলেও দেখা যাবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। কিন্তু জ্ঞান বিজ্ঞান থাকলেই চলবে না, ওই জ্ঞান বিজ্ঞানের সামনে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলো না আসবে ততক্ষণ পর্যন্ত তার জ্ঞানের মধ্যে আর পশুর জ্ঞানে কোনো পার্থক্য নেই, ঠিক কিনা? কারণ এই জ্ঞান পশুরও আছে, যেই জ্ঞান দিয়ে খালি খাওয়া দাওয়া ফুর্তি করো, এই জ্ঞান ছাগলেরও আছে, ছাগলও ঘাস দেখে দৌড় দেয় কোন জায়গায় ভালো ঘাস পাওয়া যাবে কোন জায়গায় মন্দ ঘাস আছে, গরু লাঠি দেখলে দৌড় দেয় সেও বুঝে পারিবার বাবাকে ভালো ঘাস দেখলে খাওয়ার জন্য দৌড় দেয়, একটা মৌমাছিও জানে কেমনে ঘর তৈরি করতে হবে। তুমি যে ইঞ্জিনিয়ার হয়েছো, ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার তুমি মৌমাছির মতো ঘর তৈরি করতে পারবে না। মৌমাছির প্রত্যেকটা ঘর ষষ্ঠগুণ বিশিষ্ট, মৌমাছির প্রত্যেকটা মৌচাক এমন সুন্দর কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় যে কেমিক্যাল গাছের সঙ্গে ঝুলে থাকে অথচ ছিঁড়ে পড়ে না। আর তোমার সিমেন্টের কারখানা তৈরি করেছো, এই সিমেন্টে ঘর তৈরি করে ঘর ভেঙে পড়ে যায়, ঠিক কিনা? বোঝা গেল তোমার মতোই খাওয়া দাওয়া খাও দাও ফুর্তি করো, এইটার জন্য যে জ্ঞানের দরকার। এই জ্ঞানের নাম যদি জ্ঞান হতো তাহলে এই জ্ঞান অনেক পশুর আছে, ছাগলের আছে, শিয়ালের আছে, কুকুরের আছে, বাদরের আছে, ইঁদুরের আছে, ঠিক কিনা? ইঁদুরও খাদ্য জমা করে, দেখবেন ধান কেটে নিয়ে গর্ত তৈরি করে কি সুন্দরভাবে খাবার সংগ্রহ করে, ঠিক কিনা? কাজেই বোঝা গেল এই জ্ঞানের নাম জ্ঞান নয়, আসল জ্ঞান হচ্ছে যে জ্ঞান দিয়ে আল্লাহকে চেনা যায়, আসল জ্ঞান হচ্ছে যেই জ্ঞান দিয়ে আল্লাহর বিধানকে চেনা যায়। আর সেই জ্ঞানের জন্য প্রয়োজন কোরআনের আলো সংগ্রহ করা। কি সংগ্রহ করা? আজকে মেয়েদেরকে বুঝায় কেন একটা মেয়ে লোক চারটা বিয়ে করতে পারবে না, পুরুষ কেন চারটা বিয়ে করতে পারবে, মেয়ে লোক কেন নিশায় পুরুষরা মেয়ে লোকদের উপরে শাসন করবে, তারা ক্ষমতা তারা নিয়ন্ত্রণ করবে, কি জন্য? বিমা ফদ্দালাল্লাহু, আল্লাহ তাআলা তাদেরকে যে ফজিলত দান করেছেন মেয়ে লোকদের উপরে। কোরআন এখানে দুইটা বিষয় উল্লেখ করেছে, একটা বিষয় আছে সৃষ্টিগত বিষয়, আল্লাহ তাআলা মেয়েদের উপরে পুরুষদেরকে সৃষ্টিগত ভাবে আল্লাহ তাআলা বলছেন الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض, একটা হচ্ছে আল্লাহ তাআলা একজনকে আর একজন উপর যে ফজিলত দান করেছেন প্রাধান্য দিয়েছেন, আর একটা হচ্ছে অবিমা আনফাকু, দ্বিতীয় হচ্ছে পুরুষরা মেয়েদের উপরে খরচ বহন করে খোরপোশ দেয়। এক তো শরীরগত ভাবে কাঠামোগত ভাবে সৃষ্টিগত ভাবে পুরুষরা নারীদের উপরে অগ্রাধিকার রাখে, আর দ্বিতীয়ত হচ্ছে খরচ করে তারা সে কারণেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে পুরুষদেরকে নারীদের উপরে এভাবে বিবাহ বৈবাহিক অবস্থা কেন দিলেন সেটা বলছিলাম। একটা পুরুষ যদি চারটা মেয়ে লোক বিয়ে করে সে চারটা মেয়ে লোকের কাছে যেতে পারবে, চারটা মেয়ে লোক ঘর সংসার করতে পারবে, কিন্তু চারজনকে সে খুশি করতে পারবে, এক এক রাত্রে এক একজনের কাছে থাকবে। আর যদি একটা মেয়ে লোক চারটা পুরুষকে বিয়ে করে তাহলে পুরুষদের এক একজনের চাহিদা এক এক রকম, শেষ পর্যন্ত গণ্ডগোল লাগবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পুরুষের জন্য চারটা নারীকে জায়েজ করে দিয়েছেন কিন্তু একটা নারীর জন্য চারটা পুরুষকে জায়েজ করেন নাই। কারণ তুমি কোন পুরুষকে কোনভাবে খুশি করবে? যদি একই দিনে যদি চারটা পুরুষ বলে যে আমাকে কি করতে হবে, একসাথে আজকে রাত্রে আমার চাহিদা পূরণ করতে হবে, শেষ পর্যন্ত পুরুষ কি হয়ে যাওয়া সম্ভব? তার জন্য সম্ভব না এটা। এজন্য এখন তুমি একজন মহিলা একজন স্বামীকে খুশি করবে আর একজনকে অসন্তুষ্ট করবে, এ হলে তো সমাজ ভেঙে যাবে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নারীর জন্য একটা পুরুষকে আর একটা পুরুষের জন্য চারটা নারীকে বিয়ে করার অধিকার দিয়েছেন। এমনি ভাবে একজন নারীর জন্য চারটা পুরুষ বিয়ে করা সাধারণ জ্ঞানেও এটাকে অসম্ভব মনে করে। কারণ হচ্ছে এই, যে সমস্ত পুরুষেরা রুচিশীল সে যখন দেখবে তার স্বামী তার স্ত্রী আর একটা পুরুষের ঘর করছে, তার সঙ্গে মেলামেশা করছে, কোন রুচিশীল পুরুষ এই স্ত্রীকে গ্রহণ করতে যাবে না, কারণ তার থেকে রোগ জীবাণু ছড়াতে পারে, তার থেকে বিভিন্ন রকমের রোগ ছড়াতে পারে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোকে সুন্দরভাবে বুঝে শুনে একটা পুরুষকে বলেছেন তুমি চারটা বিয়ে করতে পারো, কিন্তু চারটা একটা মেয়েরও চারটা বিয়ে করতে পারবে না, একাধিক পুরুষ বিয়ে করতে পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বিধান দিয়েছেন, সেই বিধানকে পরিবর্তন করার জন্য প্রশ্ন করছে আজকে। আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছে। এরপরে সম্পত্তি নিয়ে বিষয়টা, পর্দার বিষয়টা, সম্পত্তি বিষয় বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সম্পত্তির বণ্টন করেছেন এটা আল্লাহ তাআলা নিজে বণ্টন করেছেন, কোন মুফতির দায়িত্ব রাখেন নাই, কারো হুকুমের দায়িত্ব রাখেন নাই, আল্লাহ সরাসরি নিজে বণ্টন করে দিয়েছেন। কোরআনে বহু আয়াত আছে, এটা ফতোয়া আল্লাহ দিয়েছেন, এই ফতোয়া কোনো মানুষ দেয় নাই। আজকে সেই ফতোয়ার উপর হামলা এসেছে, আমি সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না আজকে। আমি বলছিলাম যে বিষয়টা, এরপরে পর্দার হুকুম কেন দিল, পর্দার হুকুম দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কেন, এই যে বাতিগুলো জ্বলে, বাতিগুলো জ্বলতে দুইটা তারের প্রয়োজন, কয়টা তার প্রয়োজন, দুইটা তার, এই দুইটা তার ছাড়া বাতি জ্বলবে না, কিন্তু দুইটা তারে রাবারের পর্দা আছে কিনা, এখন ওই পর্দা থাকবে, এরপরে নির্দিষ্ট নিয়মে এক জায়গায় মিলাতে হবে, তারপরে বাতি লাগাতে বাতি জ্বলবে। যদি কোনো ব্যক্তি বলে এই দুইটা তার কেন পর্দা থাকবে, পর্দাকে উঠে দিব, দুইটা তারের পর্দা তুলে দিয়ে একাত্র করে দিল, এরপরে কি বাতি জ্বলবে না পুরা মসজিদে আগুন লাগবে, আগুন লেগে যাবে, ওই দুই তার একাত্র করার নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মে মিলাতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার করে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী আর পুরুষ একজন আরেকজনের সম্পূরক, কিন্তু মিশতে হলে নির্দিষ্ট নিয়মে মিশতে হবে, যে কোনো জায়গায় মেলা যাবে না। যদি রাস্তাঘাটে মিলো আর বিয়ে ছাড়া মিলো, তাহলে সেখানে সুন্দর আলোকিত মানুষ তৈরি হওয়ার পরিবর্তে পুরা সমাজে আগুন লেগে যাবে, ঠিক কিনা? সেই আগুন লেগে যাচ্ছে, সেই আগুন লাগছে মেয়েদের শরীরে অ্যাসিড দিয়ে, সেই আগুন লাগছে মেয়েদের চেহারায় অ্যাসিড দিয়ে, সেই আগুন লাগছে। আজকেও পত্রিকা আছে, মেয়ে লোক তার একটা স্বামী তার স্ত্রীর গায়ে কেরাসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, এই আগুন লেগে গেছে। এর কারণ হচ্ছে তোমরা আল্লাহর বিধানের সাথে বেয়াদবি করেছো, আল্লাহর বিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছো, আল্লাহর হুকুমকে পরিবর্তন করার চেষ্টা করেছো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে তৈরি করেছেন, নারীদের নীতিমালা তৈরি করার অধিকার রাখেন কে, যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজেরা নীতিমালা তৈরি করলো, আল্লাহর বিধানকে পরিবর্তন করলো, আল্লাহর বিধানকে বাতিল করে বিকল্প আইন তৈরি করলো। ও আমার জাতি, তারা ইবলিস হতে পারে, শয়তান হতে পারে, কুফফার হতে পারে, মুরতাদ হতে পারে, তারা মুসলিম হতে পারে না, ঠিক কিনা? এই জন্য মনে রাখতে হবে আমাদের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কোরআনের বিধানকে যারা বাতিল করতে চায়, কোরআনের বিধানকে যারা পরিবর্তন করতে চায়, শুধুমাত্র একটা না, আমি ওলামায়ে কেরামদেরকে বলবো, জানি না আমার এই আওয়াজ ওলামায়ে কেরামদের কানে পৌঁছবে কিনা, আজকে তোমরা দেখলা নারীদের নীতিমালা তৈরি করে, নারীদের নীতিমালা কোরআনের নীতিমালার বিরুদ্ধে গেছে, এই জন্য আন্দোলন করছো। শুধু একটা নীতিমালা নিয়ে নয়, আমি বলবো কোরআনের যতগুলো বিধানকে এ পর্যন্ত পরিবর্তন করা হয়েছে, চোরের হাত কাটা বিধানকে পরিবর্তন করা হয়েছে, নারীদের জেনাবে বিচারের বিধানকে পরিবর্তন করা হয়েছে, নারীদের সম্পত্তির পরিবর্তন করা হয়েছে, সুদের হুকুমকে পরিবর্তন করা হয়েছে, মূর্তির হুকুমকে পরিবর্তন করা হয়েছে, এরকম ভাবে জেনাবে বিচারের হুকুমকে পরিবর্তন করা হয়েছে, যত জায়গায় আল্লাহর হুকুমকে পরিবর্তন করেছে, সব পরিবর্তনগুলো বাতিল করে কোরআনের পূর্ণাঙ্গ বিধান কায়েম করার জন্য যদি প্রয়োজন হয় এই জমিনে আমাদের শরীরের আমাদের দেহের রক্ত বিন্দু ঢেলে যাবে, তাহলে আমার জাতি রাজি আছে ইনশাআল্লাহ। এটা কি আনন্দ করতে হবে, আংশিক নিয়ে নয়, শুধু নারী নীতিমালা আমাদের চাবে বাতিল করে দিল এটাই যথেষ্ট নয়, আমরা চাই এ দেশ মুসলিমদের দেশ, এই শহর মসজিদের শহর, মুসলিমদের দেশে মুসলিমদের সংবিধান, আল্লাহর নাজিলকৃত কোরআন ছাড়া অন্য কোন বিধান চলতে পারে না, চলবে না। আমরা সেই কোরআন বিধান কায়েম করার জন্য, কোরআনের হুকুমত কায়েম করার জন্য, কোরআনের পূর্ণাঙ্গ সমাজ কায়েম করার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। এই জন্য আন্দোলন করা দরকার, শুধু নারী নীতিমালা নিয়ে না, নারী নীতিমালা বাতিল করলো কি হইলো, তাদের করে লাভ হয়ে গেল, কোরআনের হুকুম একটা পরিবর্তন করে নাই। ইহুদি খ্রিস্টানরা বড় চালাক, ওরা এক এক সময় এক একটা উঠেই দেয়, ওইটা নিয়ে কয়েকদিন আন্দোলন করে, এরপরে ওরা গোপনে পাশ করে নিয়ে যায়। আমার জাতি, তোমাদেরকে মনে করতে হবে এটা শয়তানদের একটা চক্রান্ত, যুগে যুগে শয়তান এই কারবারই করেছে। আমরা বুঝতে হবে কোরআনের শুধুমাত্র একটা নীতি নীতিকে ওরা পরিবর্তন করে নাই, অনেক নীতিকে পরিবর্তন করেছে। কোরআনের নীতি যতগুলো পরিবর্তন করেছে সব নীতিগুলোকে বহাল করে, অন্য আইনকে বাতিল করে পূর্ণাঙ্গ মুসলিম হওয়ার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, ঠিক কিনা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।